হাই হোসেন কারা আজ মাতম করে ভোরা তেরি তীরে কারবালা প্রান্তরে কারবালা প্রান্তরে হাই হোসেন কারা আজ মাতম করে ভোরা তেরি তীরে কারবালা প্রান্তরে কারবালা প্রান্তরে কোরাই সিরা আসিয়া সে ঠাই কোরাই সিরা আসিয়া সে ঠাই মরুর বুকে হাই এজি দেরি বাহিনী ঘিরে যুদ্ধের এলান করে কারবালা প্রান্তরে কারবালা প্রান্তরে হাই হোসেন কারা আজ মাতম করে ভোরা তেরি তীরে কারবালা প্রান্তরে কারবালা প্রান্তরে জেঠা আশগারি ওই পিপাসাই জেঠা আশগারি ওই পিপাসাই দেখো কে দে যায় একই ফোঁটা পানি দিল না রে বুকে তীরই মারে কারবালা প্রান্তরে কারবালা প্রান্তরে হাই হোসেন কারা আজ মাতম করে ফোরা তেরি তীরে কারবালা প্রান্তরে কারবালা প্রান্তরে কাঁদে জয়নব কাঁদে শকিনা কাঁদে জয়নব কাঁদে শকিনা ওই দেখো না এ জ্বালা কি সইতে পারে দুঃখে যাই মন পুড়ে কারবালা প্রান্তরে কারবালা প্রান্তরে হাই হোসেন কারা আজ মাতম করে ফোরা তেরি তীরে কারবালা প্রান্তরে কারবালা প্রান্তরে পাষাণ সীমারে আসিয়া পাষাণ সীমারই আসিয়া খঞ্জর বসিয়া হোসেনের গলা কাটিল রে শহীদ হল রে কারবালা প্রান্তরে কারবালা প্রান্তরে হাই হোসেন কারা আজ মাতম করে ফোরা তেরি তীরে কারবালা প্রান্তরে কারবালা প্রান্তরে নির্মম করুন ঘটনা নির্মম করুন ঘটনা ভোলা যায় না এমনি মেহবুব শরণ করে মহরম চাঁদেরে আরে বিরহে কাঁদেরে আরে বিরহে কাঁদেরে হাই হোসেন কারা আজ মাতম করে ফোরা তেরি তীরে কারবালা প্রান্তরে কারবালা